الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. গত সপ্তাহে যে হাদিসটি আমরা শুনেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন আমল করল যে আমলের পক্ষে আমার নির্দেশ নাই তা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আল্লাহ কবুল করে না। আপনাদের স্মরণ আছে, এ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? এই হাদিসকে সামনে রেখে আরো কিছু আলোচনা বুঝার জন্য, আমরা নিয়মিত আলোচনা করি এই হাদিসকে নিয়ে, অনেক আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু এত সত্ত্বেও অনেক মানুষ যেমন বুঝে না, যেমন আমল করতে তাদের সংকুচিতা বোধ হয়, অথবা বুঝেও বুঝে না, ভান ধরে। তাই ভান ধরা বাদ দিন, হকের প্রতি আসুন, নির্দ্বিধায় হক কবুল করুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেভাবে হক কবুল করেছেন, ইমান এনেছেন সাথে সাথে কুফরি পরিত্যাগ করেছেন, ঠিক না? ঠিক, ইমান এনেছেন সাথে সাথে শিরক পরিত্যাগ করেছেন, ইমান এনেছেন আগুন পূজা পরিত্যাগ করেছেন, ইমান এনেছেন আল্লাহর নাফরমানি সাথে সাথেই ছেড়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। বরং বলা যায় আগে ভাগে আল্লাহর নাফরমানি ছেড়েছেন, তারপরে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি বলেছেন? আরেকটা বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে হাদিস আপনারা শুনলেন, কোন আমল আপনার কবুল হবে না যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়। অনেকে বলে, ভাই আমি তো আমল করছি, আপনি আমাকে বাধা দেন কেন? আমার নিয়ত খালিস, সুন্দর আমল করছি, একসাথে 1000 বার আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলে জিকির করছি, বাধা দিচ্ছেন কেন? বলে কিনা? আপনারা তো জানেন কিরকম জিকির করে বাংলার মাটিতে, শুধু আল্লাহ বলে জিকির করার পক্ষে কোনো দলিল নেই। কোন এক আলিম আমাকে বলেছিলেন একটা হাদিস, বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাই এই হাদিসকে সামনে রেখে সে বলছে আল্লাহ আল্লাহ বলে জিকির করা যায়, তার দলিল হচ্ছে এটা। আমি বললাম আপনি সুন্দর বলেছেন, কিন্তু এর অর্থ কি, মর্মার্থ কি? মর্মার্থ কি শুধু আল্লাহ আল্লাহ বলা, না তার উদ্দেশ্য ইমান আনা? করেন তো, আজকে দেখলাম একটা একটা লোক কাফির কুফফারদেরকে সামনে রেখে গান গেয়েছে ইংলিশে, আর এর সাথে সাথে বাদ্যযন্ত্রও বাজছে, আর ইয়া আল্লাহ ইয়া আজিজ ইয়া রহিম আর রহমান আর রহিম এরকম বলছে। তো এটা কি শরীয়তের পক্ষে কাজ না শরীয়তের বিপক্ষে কাজ? আল্লাহর নাম নিচ্ছে আবার হাত বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আপনি তো বলছেন হ্যাঁ সুন্দর গান গেয়েছে, আল্লাহ মাফ করুন, আল্লাহ বুঝার তৌফিক দিন। আমি তাকে বললাম এখানে উদ্দেশ্য হচ্ছে ঈমান, অন্যদিকে তার ব্যাখ্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি কখনো আল্লাহ আল্লাহ বলে জিকির করেছেন? দলিল আছে? আরো বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, সাহাবাদের মধ্য থেকে কেউ কি শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করেছিলেন? তিনি যখন লোকটি বুখারী পড়া, যদিও সে পীর মার্কা, যদিও সে পীর মার্কা, যদিও সে আল্লাহ আল্লাহ বলে জিকিরি করে, কিন্তু এই জায়গায় সে সত্য বলেছে, বলে লা সাহাবাদের থেকে প্রমাণিত না, আপনার কথা বা তোমার কথা সঠিক, বলি আলহামদুলিল্লাহ। হয়তো সে পরে হয়তো আমল করবে না, কিন্তু উপস্থিত সময়ে সে বলেছে যে আমল আমি বলেছিলাম আর কি, যে আমল সাহাবাদের থেকে প্রমাণিত না ওই আমল কিরকম গ্রহণযোগ্য হতে পারে, তিনি বলেছেন আপনি সত্য বলেছেন। আলহামদুলিল্লাহ বুঝা গেল, শুধু জানলে হয় না, বললে হয় না, সত্য মানতে হবে, ঠিক না ভাই? আপনি বললেন হ্যাঁ আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু সব মানা যায় না। তাহলে জানা হলো এটা কিরকম জানা? অনেক কাফের এরকম পাওয়া যায় যারা কোরআনের হাফিজ, হয়তো এক পারা, হয়তো দুই পারা, হয়তো সম্পূর্ণ না হতে পারে। আর বাংলায় তো সর্বপ্রথম যে বাংলা ভাষায় অনুবাদ করেছে আপনারা জানেন, সে একটা কাফের, হিন্দু, ঠিক না? ঠিক জানেন আপনারা, হিন্দু। তো এই কোরআনের অনুবাদ বাংলায় করার কারণে সে কি জান্নাত পেয়ে যাবে না? আসল আসল জিনিস কোনটা? ঈমান। বলতে হবে আপনাকে আমানতু বিল্লাহ, বলতে হবে আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আপনি হবেন কি? মুসলিম। মানতে হবে, আবার শুধু বললে হবে না, মানতে হবে। তো শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির, আর একটু সামনে গিয়ে তারা বলে যখন আল্লাহ আল্লাহ বলবে তাদের তসবিহ নিয়মিত আছে, একটা স্তর আছে, প্রথমে তিন তসবিহ, তারপরে ছয় তসবিহ, তারপরে এরকম করে বারো তসবিহ, তারপরে তেরো তসবিহ, তারপরে পাশান পাশ, তারপরে আরো কি, তারপরে আরো কি আছে কিনা আপনারা জানেন না? জানেন না? বাংলার মাটি, বাংলার মাটিতে লক্ষ লক্ষ পীর রয়েছে, বলি নাউযুবিল্লাহ মিন যালিক, ওদের তাদবীর এরকমই, পাশান পাশ আবার জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো পাশান পাশ জিকির বলেননি, যদি করতেন তাহলে তিনি আমাদেরকে বলতেন না? পাশান পাশ বুঝেন তো? পাশান পাশ শ্বাসের সাথে, শ্বাসের সাথে আপ ডাউন। আচ্ছা, এর আগে শুধু হু হু হু হু আপনারা দেখেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ বলে, আর কি রকম যে পদ্ধতি নির্ণয় করেছে, আরে বাবারে বাবারে কি যে করবে, আল্লাহ আল্লাহ বলতে বলতে পাগলের মতো হয়ে যায়। এরপরে শুধু আল্লাহ আল্লাহ বলতে বলতে কিছুক্ষণ পর শুধু বলে হু হু হু হু বলা শেষ, এবারে এটা বুঝেন তো আপনারা কোনটা? আমাদের দেশে আছে না? আপনাকে দেখতে হবে। আমি বলো আপনি করেন অসুবিধা নেই, কিন্তু আপনি এই আমল করার আগে দেখুন এই আমলটি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তাহরিমু ইহদাতি শাইইন ফি দীনিল্লাহ ওয়ালাউ আন হুসনি কসদিন ওয়ালাউ কানাল قلبه يرق لذلك ويقبل ويقبل عليه لان هذا من عمل الشيطان। নতুন কোন আমলের আবিষ্কার করা, নতুন আমল, যে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম اجمعين করেননি, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি? নতুন আমল, নতুন আমলের আবিষ্কার। যদি আপনার কাছে ভালো লাগে, যদি আপনার মন বসে, যদিও আপনার মন এদিকে ধাবিত হয়, তবু এটা সঠিক না, এটা হচ্ছে বিদআত, আর এটা হলো শয়তানি আমল। হাযা মিন আমালিশ শাইতান। শেখ সাহেব রহমতুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি বলে যদি আমি এমন আমল করি যে আমলের মূল শরীয়তে আছে, কিন্তু আমি ওই আমলকে নির্ধারিত পদ্ধতিতে আদায় করি, যে পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না, এই আমলটি কি গ্রহণযোগ্য? উত্তর, গ্রহণযোগ্য নয়। স্পষ্ট কিনা? পদ্ধতি আপনার নিজ পক্ষ থেকে বানাতে পারবেন না। তাই বলছেন, ইয়াকুনু মারদুদান مثل ما احدثه بعض الناس من العبادات والاذكار والاخلاق وما اشبهها فهي مردوده جبه কিছু কিছু সংখ্যক লোক বা অনেক লোক কারণ এই সৌদি আরবের দিকে বর্তমান যে অবস্থা আলহামদুলিল্লাহ এসব বেদাত নাই তো, তার কথা ঠিক আছে, বাদুন্নাস বলেছেন। আর বাংলাদেশে বাদুন্নাস না বেশিরভাগ, অনেক লোক বাদুন্নাস না, অল্প লোক না, ইবাদত করে নিজ পক্ষ থেকে, ইবাদত জিকির আজকার নিজ পক্ষ থেকে বানিয়ে নিয়েছে। এমনকি কেউ কেউ আছে যখন আপনি বলেন এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সকাল সন্ধ্যা আপনি এগুলো আদায় করবেন, সে বলে বাবা আপনি যাই বলেন না কেন, আমি কিন্তু আমার পীরের তসবি আগে আদায় করব, বলে না পীরেরটা মনে করে ওয়াজিব, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যেসব দোয়া এগুলো পরের কথা। এটা হলো বিদআত, শুধু ইয়া আল্লাহ আল্লাহ বাঁচায়। আলেম কোরআন সুন্নাহ পড়ে কিন্তু অন্ধানুসরণের কারণে সে বেদাত পরিত্যাগ করতে পারছে না, বুঝেও বুঝতে পারছে না, যার ফলে বলে দে শরীয়ত থেকে মারিফত পর্যন্ত পৌঁছে গেলে শরীয়ত আর মানতে হয় না। আপনারা শুনেন এরকম বলছে, শরীয়ত সাধারণ লোকদের উপর শরীয়তের বিধান পালন করা ওয়াজিব জরুরি, কিন্তু যারা উপরের স্তরে পৌঁছে যায় ওদের জন্য আর শরীয়তের বিধান না মানলেও হয়, এরকম আপনারা শুনেছেন বাংলার মাটিতে এরকম বলে, ভন্ড ভন্ড আছে না বলে, আস্তাগফিরুল্লাহ আলাদি, এদেরকে ভন্ড বলেন তো কি বলবেন, যে এরকম বলে সে ভন্ড। আপনি মুসলমান হলে মৌত পর্যন্ত আপনাকে ইসলামের বিধান, আল্লাহর আল্লাহর কালাম আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আপনাকে চলতে হবে। রব বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৌত না আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আল্লাহ কি বলেছেন, ওই স্তরে পৌঁছালে শেষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় ওলি, বড় পরহেজগার, বড় মুত্তাকি, বড় আল্লাহর প্রিয় বান্দা আর কেউ আসবে? ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন ইবাদত করেছেন, আর আপনি বলছেন না ইবাদত না করলেই হয় কারণ ও এখন উপর পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তুমি আমাদের হেদায়ত দাও, বোঝার তৌফিক দাও। তাই আপনি এখানে বললেন ঠিকই আছে, পরে যখন বাংলাদেশ ইন্ডিয়া যাবেন তখন বলবেন না ওইটা হচ্ছে সৌদি আরবের ওয়াজ আর এখানকার অবস্থা আরেকটা, এরকম বলবেন না। আমাদের নবী কয়জন? সারা বিশ্বের কয় নবী? বর্তমান সারা বিশ্বের সর্বশেষ নবী রসুল একজন, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সৌদি আরবে আপনি যে নবীকে মানবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাংলাদেশেও মানবেন, তাই না? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিয়াও মানবেন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যদি চলে যান আমেরিকা ওখানে গিয়েও মানবেন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যদি অন্য কোথাও চলে যান, চীন চলে যান, ফ্রান্স চলে যান, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে মানতে হবে। আপনাদের আদর্শ একই নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের সকলের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এরপরে এই জিনিসটা বুঝাবার জন্য শেখ সাহেব রহমতুল্লাহ আলী, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলী এখানে কয়েকটি উদাহরণ দিয়েছেন সুন্দর, যেগুলো সহজ বোধগম্য ওগুলো আপনাদের সামনে পেশ করা হবে। দুই পর্যায়ে তিনি উদাহরণ পেশ করেছেন, প্রথম পর্যায়ে যেগুলি ওগুলো উদাহরণ পেশ করা হবে, এর পূর্বে আমি অনেকবার আলোচনা করেছি। বলেছেন ওয়ালিউলাম ان المتابعه لا تتحقق الا اذا كان العمل موافقا للشريعه في امور سته। আপনাকে জেনে রাখা উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ প্রতিফলিত হবে না যদি ছয়টি ক্ষেত্রে আপনার আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হয়। কয়টি ক্ষেত্রে বলেছেন? ছয় ক্ষেত্রে। আপনি আমল করেন অবশ্যই নবীর তরিকায় হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই ছয়টি ক্ষেত্রে আপনার আমল মুয়াফিক না হয় ইসলামী শরীয়তের, তাহলে আপনার এই আমল বাতিল, মারদুদ, গ্রহণীয় নয়, প্রত্যাখ্যাত। প্রথম নম্বর আপনারা ভালো করে বুঝবেন, সাথে নিয়ে গেলে দলিল পেশ করতে হবে মানুষকে। যে আমল করবেন এই আমলটি ইসলামী শরীয়তের মুয়াফিক হবে, ফিসাদাবি তার কারণের কারণের মুয়াফিক হবে। কারণের মুয়াফিক বলতে কি, সামনে দেখেন, যেমন মানুষ একটি ইবাদত সম্পাদন করল কোন একটি কারণকে উপলক্ষ করে, যে কারণকে আল্লাহ এই আমলের এই আমল করার কারণ বানাননি, কিন্তু সে তার নিজ পক্ষ থেকে এই আমলের কারণ বানিয়ে দিয়েছে। স্পষ্ট কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের জন্য এই কারণ আল্লাহ নির্দিষ্ট করেননি, কিন্তু সে তার নিজ পক্ষ থেকে এই কারণ বানিয়ে নিয়েছে, বলছে যখনই আমি এই কাজ করব তখনই এই ইবাদত করব। যেমন আমরা যেমন যখনই মসজিদে যাই, মসজিদে বসার আগে কয় রাকাত নামাজ পড়তে হয় সবাই জানেন আপনারা? বাংলাদেশে থাকলে আল্লাহ আলাম কয় জনে জানতো জানি না, যারা হয়তো মাদ্রাসায় পড়েছে উপর লেভেলে, পড়লেও আমল করে না, ঠিক না ভাই? মুহাদ্দিস বলে আমি শেখুল হাদিস, আমি আবু দাউদ পড়াই, আমি মুসলিম পড়াই, আমি অমুক পড়াই, কিতাব পড়াই, বড় বড় মসজিদে যায় আর এমনিতেই বস গল্প করে করে বসে যায়, ঠিক না? ইয়া আল্লাহ, এই হাদিস কি জানে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন দুরাকাত না পড়ার আগে যেন মসজিদে না বসে, তাহলে প্রথমে দুরাকাত পড়বে তারপর বসবে। উদ্দেশ্য যে কোনো নামাজ পড়ে বসতে হবে, কেউ যদি ফরজ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, ঠিক না, সুন্নত পড়েছে হয়ে গেল, আর উদ্দেশ্য হল যে কোনো নামাজ পড়তে হবে তারপর বসবেন। হাদিস পড়া বড় বড় আল্লামা লকাব, কিন্তু দেখা যায় বড় দুঃখের ব্যাপার এই সুন্নতির উপর খুব কমই লোক আমল করে বাংলাদেশের মাটিতে। অবশ্য কিছু লোক আছে, এর মধ্যে সন্দেহ নাই, কালিল উম মিন ইবাদিয়ে শাকুর, আল্লাহ বলেছেন আমার শুকরগুজার বান্দা কম। আর আমি আবার বলছি, সবার উদ্দেশ্যে বলছি না, অনেক লোককে পাওয়া যায়, তাই কিছু লোক আছে যারা আমল করে, হয়তো কেউ বলবে সবাইকে সমান বহারি পড়ায় অনেক আছে, অমুক মহাদিস পড়ে, আলহামদুলিল্লাহ কইস, কথা হচ্ছে তাদের ক্ষেত্রে যারা আমল করে না, আর এদেরই সংখ্যা বেশি। আমি অনেক পূর্বে, আন্তর্জাতিক একটি সংগঠন আছে, ওই সংগঠনের একজন বড় লোক বিদেশি ওখানে গেছেন, লোকজন এখানে জড়ো হয়েছেন, আলেম ওলামাদেরকে তারা দাওয়াত দিয়েছে, সাধারণ লোকজন আসছেন, মাদ্রাসার ছাত্র উলামা মুহাদ্দিসিন সবাই মৌজুদ। আর ইনি যিনি বাইরের বিশ্বে, মানে বাংলাদেশের স্থানীয় লোক না, তিনি গেছেন মদিনা থেকে। তো আমি দেখলাম ওখানে যারা উপস্থিত বাংলার মাটিতে হাদিস পড়ান বড় খোয়ারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই অনেককেই দেখলাম মসজিদে এসেছেন সাথে সাথে বসে গেছেন, তাহিয়াতুল মসজিদ নাই। আর ইনি যিনি মদিনায় থাকেন, যিনি হচ্ছেন এই মাহফিলের প্রধান অতিথি, তারা হচ্ছে ওই সংগঠনের লোকজন এরকম প্রধান অতিথি বলে না, তারা অন্য শব্দ বলে, যিনি প্রধান অতিথি তিনি গেলেন, তিনি গিয়ে দেখলাম মসজিদের আঙ্গিনায় প্রথমে তাহিয়াতুল মসজিদ পড়লেন, তারপর আগে গেলেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি ওর কাছে গিয়ে আমি তো আমার সুন্নত তরিকায় নামাজ পড়া শুরু করে দিচ্ছি, আর তিনি নিচে আর কি হাত পেতেছেন, আমিও বললাম আলহামদুলিল্লাহ, যাই হোক একটা সুন্নত তো আমল হচ্ছে, আবার তা হচ্ছে কেন মদিনায় থাকার কারণে সম্ভবত, এখানকার পরিবেশে থাকতে থাকতে তিনি বুঝতে পেরেছেন এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এমনকি কোন কোন আলিম তো তাহিয়াতুল মসজিদ কে ওয়াজিবও বলেছেন, কিন্তু এর মধ্যে সন্দেহ নাই এটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। তাই আমরা তাহিয়াতুল মসজিদ যেন কখনো না ছাড়ি, এরকম যেন হয় তাহিয়াতুল মসজিদ না পড়েই মসজিদে বসে যাব এরকম যেন না হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তো মসজিদে গিয়ে দুরাকাত পড়বেন এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছেন। মসজিদে যাওয়ার পর প্রথমে দুরাকাত পড়া, মসজিদে প্রবেশ করা এর সাথে সম্পৃক্ত, তাই না? এটা কারণ মসজিদে ঢুকলে তুমি কি করবে, দুরাকাত পড়বে তারপর বসবে। এখন ওই লোকটি মনে করেন সে তার খেতে গেছে অথবা দোকানে গেছে অথবা এমন জায়গায় গেছে যেকোনো এক জায়গায়, বলছে আমি এখানে যখনই আসবো তখনই দুই রাকাত পড়ব তারপরে বসব। আপনারা তো সাধারণত বলবেন মাশাআল্লাহ প্রথমে এসে দুই রাকাত পড়ে তারপর বসে, হ্যাঁ আপনি এরকম বলবেন না, কিন্তু কথা হচ্ছে সে যে এই ইবাদত পদ্ধতি বা এই যে একটা কারণ তার নিজ পক্ষ থেকে বানিয়ে নিল, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না, স্পষ্ট কিনা? নবী থেকে প্রমাণিত গুন্ডা মসজিদ, আর আপনি বলছেন আমি যখনই দোকানে যাব তখনই দুই রাকাত পড়ব অথবা মাদ্রাসায় যখনই যাব তখনই দুই রাকাত পড়ব তারপরে বসব, তাহলে এটা কি হবে, সুন্নাত হবে না বিদআত? স্পষ্ট হয়েছে? নিজ পক্ষ থেকে কারণ নির্ধারিত করা তাও সহি না। অথচ সে তো সালাত পড়েছে, সালাত আসল তো সহি, সালাত তো আছেই। একটা মানুষ যেমন দোকানে এসছে বা মসজিদে এসছে, মসজিদে না কারণ মসজিদের সাথে সম্পর্কিত তাহিয়াতুল মসজিদ, মাদ্রাসায় এসেছে অথবা তার অফিসে এসছে, তার মন চেয়েছে দূরকাত তোমার পড়বে, অসুবিধা আছে? অসুবিধা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু কারণ নির্ধারিত করে দেয়া, যখনই আমি অফিসে যাব তখনই যতক্ষণ পর্যন্ত দূরাকাত না পড়ব ততক্ষণ পর্যন্ত বসব না, এটা তার নিজ পক্ষ থেকে কারণ বানিয়ে নিয়েছে। অতএব এই আমল এই জায়গায় কি হবে, কি হবে বলেন, বিদআত। স্পষ্ট কিনা? আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দিন আমাদেরকে। আরেকটা উদাহরণ পেশ করেছেন শেখ সাহেব রহমতুল্লাহ আলী, لو ان احدا احدث عيدا لانتصار المسلمين في بدر فانه يرد عليه لانه ربطه بسبب لم يجعله الله ورسوله سببا। আরেকটি উদাহরণ, যদি কোনো ব্যক্তি বা যে কেউ, সবকিছু আমি বলবো না আপনারা নিজেই বুঝেন, বদরের যুদ্ধের দিনকে, বদরের যুদ্ধে যেদিন মুসলমানগণ কাফিরদের উপর বিজয় লাভ করেছিলেন, আর এই বদরের যুদ্ধকে রব্বুল আলামিন নিজে বলেছেন ইয়াউমুল ফুরকান, হক বাতিলের মধ্যে পার্থক্য সাধনকারী দিন, সুবহানাল্লাহ, বদরের যুদ্ধ তো বলে যখনই বদরের যুদ্ধের দিন আসবে তখনই আমরা দিবস পালন করব, তাহলে এই ঈদ, ঈদ পালন করব, দিবস পালন করব, এটা গ্রহণযোগ্য নয়, এটা তারই দিকে আল্লাহ তারই দিকে ফিরিয়ে দিবেন, কারণ সে একে তার নিজ পক্ষ থেকে বানিয়ে নিয়েছে, ঠিক না? ওটি এ থেকে আপনারা অন্যান্য দিবস বের করুন, অন্যান্য দিবস, কারণ বদরের যুদ্ধের দিনের ফজিলত মজুদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন জিন্দা ছিলেন, জীবিত ছিলেন, নবুয়ত প্রাপ্তির পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দা ছিলেন, তিনি আপনারা জানেন না 63 বছর বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, 40 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, আর 63 বছর বয়সে মারা গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন গেল, কোনদিন তো তিনি তার নিজের জন্মদিবস পালন করেননি, পালন করেছেন? যদি পালন করতেন তাহলে কোনো মতবিরোধ থাকতো না, সবাই বলতো খালাস বুহারিতে মৌজুদ, মুসলিমে মৌজুদ, তিরমিজিতে মৌজুদ, অমুক কিতাবে মৌজুদ, হাদিস সহিহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিবস পালন করেছেন, কিন্তু এরকম তো কোনো হাদিস নেই, নিজের জন্মদিবস পালন করেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটা শরীয়ত সমর্থিত হতো তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন না? বলেন আপনার উত্তর দিন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের বিশেষ করে স্পষ্ট করে কোন জন্মদিন পালন করেছেন? আদম আলাইহিস সালামের কোন জন্মদিন পালন করেছেন আলাদা করে? ওই শুক্রবারের কথা আছে ফজিলত, এটা আরেক কথা। কিন্তু এরকম তারা যে জন্মদিবস পালন করে কিছু নাই। আদম আলাইহিস সালাম যেদিন মারা গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনকে উপলক্ষ করে কোন দিবস পালন করেছেন? আচ্ছা, আপনি খেয়াল করুন, যদি এত দিবস হয় তাহলে তো প্রত্যেক দিনই আপনাকে দিবস পালন করতে হবে, কোনদিন কাজকর্ম আর করতে হবে না, সত্য না মিথ্যা? কোনদিন আপনি ঘর থেকে বের হবেন? বলেন আপনি, যদি 1,24,000 নবী এসে থাকেন আপনাদের কথা মোতাবেক, যদি সহি রওয়ায়ত হয়, তাহলে আপনি কিরকম জানলেন এই দিন একজন নবী মারা যাননি? অন্যদিকে আম্বিয়া কেরাম আলাইহিম সালাম বাদ দিন, কত সাহাবায়ে কেরাম, অন্যান্য নবীদের অনুসারী যারা ছিলেন উম্মাহ, তাদের মধ্যে তো খুব ভালো ভালো লোক ছিল। তাহলে কোনদিন আমরা আমাদের বাদ যাবে, ঘর থেকে বের হবো না? কুল্লু ইয়াউম ঈদ, বলুন আউযুবিল্লাহি মিন যালিক। তাই এই উম্মতের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ঈদ নির্ধারিত করে দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর আরেকটা হচ্ছে ঈদুল আযহা। ঈদুল আযহা সামনে আসছে, বলি আলহামদুলিল্লাহ। আর আরেকটা সাপ্তাহিক ঈদ, এটা তো আমরা সবাই জানি, আজকে হচ্ছে জুম্মার রাত, কালকে সাপ্তাহিক ঈদ, আলহামদুলিল্লাহ। জুম্মার দিনের অনেক ফজিলত আছে, আপনারা এর পূর্বে অনেক আলোচনা শুনেছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এই ঈদ ছাড়া, এই দুই ঈদ ছাড়া আর কোন ঈদ মুসলমানদের নেই। আপনি বলবেন না অমুকরা করে অমুকরা, ওরা আমাদের দলিল না, এরাও দলিল না, ওরাও দলিল না, বুঝতে পারছেন? এরাও দলিল না, ওরাও দলিল না, দলিল কোরআন এবং সুন্নাহ। আল্লাহ আমাদের ইমান তাজা করে দাও, হক বলার তৌফিক দাও, হক মানার তৌফিক দাও, হক প্রচার করার তৌফিক দাও। এই গেল একটা। আরেকটা, আপনার আমল কবুল হবে না, যেমন একটা জন্তু আপনি কোরবানি দিবেন, জন্তু সামনে তো ঈদুল আযহা আসবে, যে প্রকার জন্তু রব্বুল আলামিন আপনার জন্য নির্ধারিত করেছেন ওই প্রকার জন্তু দ্বারাই আপনাকে কোরবানি দিতে হবে। কিন্তু আপনি বললেন এই জন্তু দ্বারা, এইসব জন্তু দ্বারা তো সবসময় মানুষ কোরবানি দেয়, আমি এই বছর কিন্তু এগুলি দেব না, আমি কিন্তু জিরাফ আনবো আফ্রিকা থেকে। কি আনবো? আর না হয় খুঁজে খুঁজে হরিণ আনবো, আর না হয় এমন পশু আনবো যেটা সাধারণত মানুষ বুঝতেই পারে না কিরকম, খুবই মূল্যবান, 1 কোটি টাকার দামের একটা মূল্যবান একটা পশু নিয়ে আসব আর ওকে কোরবানির দিন জবাই করব, কোরবানি দিব। আপনারা বলেন তো এই কোরবানি হবে না? যে কোরবানি, কোরবানির জন্য যেসব জন্তু আল্লাহ আল্লাহর রসুল নির্ধারিত করে গেছেন ওগুলোই আপনাকে দিতে হবে, তাই না ভাই? তা আপনি বলেন যে না না, এগুলি তো ভাই বাংলাদেশ তো সবসময় গরু দ্বারা দেয়, বকরি দিয়ে সবসময় করে, মাঝে মধ্যে দেখা যায় অমুক ভাই আর তমুক ভাই, অমুক সাহেব তমুক সাহেব ভাইয়ের থেকে নিয়ে আসে উঁট, ওরা উঁট দ্বারাও দেয়। আমরা যখন হজে যাই তখন অনেক লোক দেখি হাজার হাজার উঁট নাহার করা হয় হজের কোরবানিতে, এগুলো তো সবসময় দিচ্ছে। আমি একটু ব্যতিক্রম করব, আমি দেবো হরিণ দ্বারা, আমি দেবো জিরাফ দ্বারা, আমি দেবো অন্য কোনো মূল্যবান জন্তু দ্বারা। আচ্ছা, আপনি যদি 1 কোটি টাকাই খরচ করে নেন, আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে? কেন কবুল হবে না? কিন্তু এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। বলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, স্পষ্ট কিনা? তাই শুধু বললে হবে না, আমি তো বেশি টাকা খরচ করলাম, আপনি কি বলেন ভাই এটা কেন কবুল হবে না? কারণ আল্লাহ আপনাকে, আপনার দিকে তাকায় না আপনি কত খরচ করেছেন, আপনার আমলের দিকে তাকায় আর আপনার মনের দিকে তাকায়। ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুওরিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের আকৃতির দিকে তাকায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের আকৃতির দিকে তাকায় না, তোমাদের শরীরের কাঠামোর দিকে তাকায় না, আল্লাহ তাকায় তোমাদের মনের দিকে আর আমলের দিকে। আর আমল কবুল হবে না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, যেভাবে আপনারা হাদিস শুনেছেন। বারাকাল্লাহু ফীকুম। আরেকটা কারণ বা আরেকটা বিষয়, আপনার আমল কবুল হবে না যদি শরীয়ত যেভাবে পরিমাণ নির্ধারণ করেছে ওইভাবে ইবাদত না করেন। যেমন জোহরের সালাত কয় রাকাত? চার রাকাত। আপনি বললেন প্রত্যেক দিন চার রাকাত, আজকে আর একটু বেশি পড়েনি, আরো দু রাকাত, নামাজ কবুল হবে? সহযোগিতা 10,000 কবুল হবে? হবে না। অর্থাৎ নিজ ইচ্ছায় স্বেচ্ছায় যদি বাড়িয়ে দেন তারপরে 10,000 সহযোগিতা দেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? যেহেতু এটা আল্লাহ রসুল সাহায্যের তরিকা নয়। স্পষ্ট কিনা? আচ্ছা, এইসব ব্যাপারে কোন মতবিরোধ আছে নাকি? আচ্ছা, তো এগুলো বুঝো তো, অন্যটা কেন তুমি নিজ পক্ষ থেকে পদ্ধতি নির্ণয় করে দাও। মাগরিবের সালাত 3 রাকাত, আপনি বললেন কেন মাগরিবের সালাত 3 রাকাত? ওই কোন কোন চুক্তিবাদীরা এরকম বলে, 3 রাকাত কেন হয়েছে শোনো, 4 রাকাত জোহরের সালাত কেন হয়েছে শোনো, এরকম বলে কিনা? এশার 4 রাকাত কেন হয়েছে শোনো, জোহরের 4 রাকাত কেন হলো শোনো, ফজরের 2 রাকাত ফরজ হলো কেন শোনো, নিজ পক্ষ থেকে কোন দলিল নেই। আমরা কি বলো? কেন নাই? এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ যেভাবে তাকে বলেছেন ওইভাবে তিনি পড়েছেন, এখানে কেন কি বলবে? কেন বলে? ওই মৌজু জাল হাদিস বিভিন্ন রকমের এই সেই কিচ্ছা কাহিনী দিয়ে পেশ করলো। আমার সাহাবান বলে হ্যাঁ, এর পূর্বে তো আর কখনো শুনুনি, এটা এত বড় আল্লামা রে বাবা রে বাবা। আল্লামা বলতে কিছুই নেই, ওই যা বলতে উল বকে তাই মানুষ তো আর কি বুঝে না, এত বড় আল্লামা। কোরআন সুন্নাহ বিরোধী বা কোরআন সুন্নাহর পক্ষে নয়, কোরআন সুন্নাহ যেসব আমলের নির্দেশ দেয়নি ওইসব আপনি আমল করলেন আর অনেকগুলো দলিল আপনার নিজ পক্ষ থেকে বানিয়ে দিলেন, এইসব দলিল আল্লাহর কাছে কবুল হবে না। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, রব বলেছেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে দলিল পেশ করে স্পষ্ট করে, সুন্দর করে দলিল পেশ করতে হবে। হাতু বুরহানাকুম, আর বুরহান কোত্থেকে হবে? আমাদের কোরআন এবং সুন্নাহ। আমাদের দলিল কোত্থেকে আমরা দিতে হবে? কোরআন সুন্নাহ। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল, কোন বিষয়ে যদি মতবিরোধ হয় তাহলে সেই বিষয়টিকে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দিবে। এই গেল একটা উদাহরণ। আরেকটা, একটা মানুষ উযু করে, উযুতে প্রতি অঙ্গ মাথা মুছে ছাড়া 3 বার ধৌতে করা সম্ভব, কয়বার? কিন্তু সে বলে না না 3 বার না, আমি কিন্তু 5 বার ধৌতে করবো। কাম্মাররা কামসমাররা কি বলে, এটা কবুল হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করলেন, মুসনাদে আহমদ ইসচেন, নাসাই, ইবনে বাজা ইত্যাদি রেওয়ায়ত বলছেন, أن النبي صلى الله عليه وسلم توضأ 3 وقال من زاد على ذلك فقد أساء وتعدى وظلم. النبي الكريم صلى الله عليه وسلم অঙ্গগুলো 3 বার করে ধৌত করলেন, এরপরে আর আপনাদেরকে বলেছি মাথা মুছে একবারই হয়, এটা তো সবাই জানে। এরপরে বললেন কেউ যদি এর থেকে বেশি করে, তিনবার থেকে তিনবারের পরিবর্তে চারবার অথবা পাঁচবার অথবা 11 মাররা 30 মাররা 31 মাররা 100 মাররা সুবচন্ত প্রা 100 বার আপনারা সবাই এখানে আরব দেশে থাকেন সবাই বুঝে নেবেন হ্যাঁ বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি কেউ তিনবারের অধিক কোন অঙ্গ ধৌত করে তাহলে সে খারাপ কাজ করলো সীমা লঙ্ঘন করলো আর জুলুম করলো তাহলে নিজ পক্ষ থেকে কোন ইবাদত করা যায় উযুটা করতে পারবেন না করতে হবে নবীর তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গেল তিনটি বিষয় চার নম্বর أن يكون العمل موافقا للشريعة في الكيفية عملتي أبني جي عمل كربن وي عمل شريعة موافق هو بكيفية أرتا قدد تي كيفية ماني كي قدد تي نيوم جي نيوم صلاة أدائي كرشن الله الرسول صلى الله عليه وسلم جي طريقة نبي كريم صلى الله عليه وسلم وزو كرشن وي قدد تي أر وي نيوم أبنا كي وزو كرته هو أبنا كي সালাত আদায় করতে হবে আপনাকে যাবতীয় ইবাদত সম্পাদন করতে হবে স্পষ্ট কিনা কিন্তু আপনি করলেন কি আপনি এর বিরুদ্ধে তো আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না আমরা সাধারণত যখন উযু করি প্রথমে নিয়ত করেন তাই তো নিয়ত ইয়াদ রাখবেন প্রতিটি ইবাদতের জন্য নিয়ত শক্ত উযু ইবাদা তাই আগে নিয়ত করবেন তারপর বলেন আপনারা কি বিসমিল্লাহ আবার এখানে বলতে হবে নিয়ত মানে নিয়ত করা নিয়ত পড়া নয় স্পষ্ট নিয়ত মানে নিয়ত করা পড়া নয় আর নিয়তের স্থান হচ্ছে মন মনের সংকল্পকে বলা হয় নিয়ত আপনি আজকে আপনার বাসা থেকে রুম থেকে এখানে আসলেন আপনার মনে আছে নিয়ত সেন্টারে যাব দিনে আলোচনা শুনবো শিখবো হজের তরিকা ইত্যাদি আছে কিনা যদি আপনি এই উদ্দেশ্যে আসেন সুসংবাদ নিয়ে যান যদি আপনি এই উদ্দেশ্যে আসেন তাহলে আপনার নিয়ত খালিস হয়ে গেছে আল্লাহর উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ যদি কোন ব্যক্তি কোন পথ অতিক্রম করে ইলম অন্বেষণের জন্য তরিকান বলেছেন আর তরিক বলেননি তরিকান যে কোনো একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন এর বদলে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন জান্নাতে যেতে চাও যদি নিয়ত খালিস হয় সহি যারা একমাত্র খালিস উদ্দেশ্যে এসেছেন তাদের জন্য এই সুসংবাদ আল্লাহর উদ্দেশ্যে যারা এসেছেন আর যদি গড়বড় যদি না যাই তাহলে হজ তো হবে না তো কি করবো তাহলে নিয়ে তো খালিস হলো ওখানে ঠেকায় পড়ে হচ্ছে তাই যারা আমরা আসি ওই ঠেকায় পড়া নিয়ত বাদ দিয়ে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিয়ত করবো বলো ইনশাআল্লাহ আসছেন আপনারা তালিবুল ইলম ছাত্রদের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ যারা এখানে আসছেন এক বছর যাবৎ হ্যাঁ আর যারা নতুন করে আসছেন আপনিও ছাত্র তালিবুল ইলম কারণ আপনি ইলম অন্বেষণের জন্য আসছেন যদি আপনার আজকের আশাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান মোতাবেক এর জন্য আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ তুমি আমাদের সবার নিয়ত খালিস করো আল্লাহ নিয়ত খালিস করো আল্লাহ নিয়ত খালিস করো ভাই নিয়ত হচ্ছে আসল জিনিস আল্লাহ তাহলে আমি ইবাদত করছি উযু নিয়ত করব মন দিয়ে নিয়ত রাখবো খালিস সহ আল্লাহর উদ্দেশ্যে তারপরে আমরা বিসমিল্লাহ বলি উযু করার জন্য তারপরে নিয়মতান্ত্রিক উযু আদায় করেন তো উযু তরিকা এখানে বলবো না আপনাকে বলছি নিয়মতান্ত্রিক প্রথমে আপনি হাত ধুত করেন কবজি পর্যন্ত তারপরে কুলি করেন নাক ঝাড়েন তারপরে মুখমণ্ডল ধুত করেন তারপরে হাত ধুত করেন কনুই পর্যন্ত ডান হাত তারপরে বাম হাত তারপরে মাথা মশাই করেন তারপরে দু পা ধুত করেন প্রথমে ডান পা তারপরে বাম পা তারপরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন করেন কিনা আপনি এইভাবে ইবাদত করলেন, উযু সম্পাদন করলেন। ওই লোকটি বলে প্রত্যেক দিন এরকম করি, আজকে আগে ভাগেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারছেন আর কি বলে? সে বলছে তার যুক্তি ঠিক আছে, বলছে ইমান তো আগে আনতে হয়, ইমান ছাড়া তোর কবুল হয় কোন আমল। তাই আগে ভাগেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে বলছে ময়লা যা লাগা তা তো আগেই পায়ে লাগে, তাই আগে ভাগে পা ধুতু করি। ঠিক না? ঠিক যুক্তিটা ঠিক আছে কিনা? যুক্তি ঠিক আছে? ময়লা তো যা লাগা তো প্রথমে পায়েই লাগে, তাই হাজা আউ্য়াল। এরকম করে একটা কথা বললাম আর কি। এই জন্য চুক্তিবাদীর কথা আপনারা বেশ শুনবেন না। যার যুক্তি কোরআন এবং সুন্নার পক্ষে হয় তার বক্তব্য শুনবেন, আর যার চুক্তি বা যুক্তি কোরআন সুন্নার বিপক্ষে হয় তার কথা আপনারা শুনবেন না, তার মজলিসেও আপনারা যাবেন না। সত্য বললাম না মিথ্যা? শুধু যুক্তি বললেই হয় না, যদি একটা হলো কোরআন এবং সুন্নার বিপক্ষে যদি কোনো যুক্তি হয় এটা গ্রহণযোগ্য না, আল্লাহর কাছে না, আল্লাহ রসুল সাহেবের কাছে না, কোন নেক বান্দার কাছে না। তো ওযু যেভাবে এসছে ওই রকম ওলট পালট করতে পারবেন না। আচ্ছা নমাজের তরিকা ওই রকম প্রত্যেক দিন সালাম পরে, আজকে আগে ভাগেই যারা এখানে আছে তাদেরকে সালাম, ফেরেশতাদেরকে ভালো করে সালাম, দুই দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বসে গেলেন আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াসসালাওয়াত, দরুদ দরুদ পড়ে, তারপরে ওইরকম উল্টে আর কি। নমাজ হবে কেন হবে না? পদ্ধতিগত ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হয়নি। মাশাআল্লাহ, আল্লাহ শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি কে জান্নাতুল ফিরদৌস দান করুন। কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সহজভাবে বুদ্ধগম্য না আমাদের, একদম সহজ। এরপরে দেখবেন পাঁচ নম্বর, যে কোনো আপন আপনি করেন যদি আমলটি শরীয়তের মুয়াফিক না হয় সময়ের ক্ষেত্রে, সময় যেমন ফজরের সালাত পড়ল, ফজরের সালাত ওয়াক্ত হওয়ার আগে অথবা নিয়মিত পড়ে ওয়াক্ত যাওয়ার পরে, দুটোই। শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে তিনি বলছেন ফালাউ সাল্লাস সালাত ক্বাবলা দুখুলি ওয়াক্তিহা, তিনি বলছেন দুখুল ওয়াক্ত, কিন্তু পরে আবার আবার বলছেন ওয়ালাউ আন্না আহাদান আখখারা আল ইবাদাত আল মুআক্কাতা আন ওয়াক্তিহা বিলা উযরিন কান সাল্লা আল ফজরা বাদা তুলুই الشمس غير معذور فصلاته مردوده। সালাত ওয়াক্ত হওয়ার আগে পড়ে নে। কিছুদিন পূর্বে বা কয়েক বছর পূর্বে আমাকে একটা লোকে এরকম প্রশ্ন করেছিল, আস্তাগফিরুল্লাহ আল আযীম, তার ডিউটি শেষ হয় দুইটা, তো ফজর নামাজ সে দুইটা পড়ে শুয়ে পড়ে আর ফজর নামাজ পড়ে না। আমার উপস্থিত স্মরণ হলো আর কি, যে লোকটি এরকম করে সে বলেনি, অন্য লোক প্রশ্ন করেছে। আচ্ছা কি বলেন, এরকম সালাত হবে? 10 কোটি বার পড়লে হবে? আর অন্যদিকে এ বিষয়ে কোনো মতবিরোধ নেই আলিমদের মধ্যে, দুইটা ডিউটি শেষ, মনে পড়ে তো আর উঠতে পারি না, কি করবো, আধা খাবার টাবার খেয়ে আবার সময় আধা আর এক ঘন্টা মনে হলো খবরদার কোন ইবাদত নিজ পক্ষ থেকে করবেন না, জেনে বুঝে করার চেষ্টা করুন। তাহলে নির্ধারিত সময় রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, বলেন কিতাবান মাউকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্ধারিত সময়ে আদায় করা ফরজ, ওয়াক্তের ভিতরে করতে হবে। জামাতের কথা আমি বললাম না, জামাতের জামাত ওয়াজিব, ওটা ওটা পরের কথা, কিন্তু আসল জিনিস কি ওয়াক্ত? ওয়াক্তের ভিতরে পড়লেন না, নামাজ কিরকম হবে? ওয়াক্তের আগেও পড়তে পারবেন না, ওয়াক্তের পরেও পড়তে পারবেন না। তাই যারা এরকম করেন 8টায় পড়েন অথবা 9টায় পড়েন ফজরের সালাত, আপনারা তওবা করুন, আল্লাহর দিকে রুজু করুন, আর নির্ধারিত সময়ে সালাত আদায় করবেন, মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করুন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। দেখেন আরেকটা উদাহরণ দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ঈদের সালাতের আগে কুরবানি দেয় তাহলে তার কুরবানি হবে না, যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সময় নির্ধারণ করেছেন কুরবানির তার আগে হয়ে গেছে। স্পষ্ট কিনা? ঈদের সালাতের আগে কুরবানি না, সামনে কুরবানির দিন, আগে ঈদের সালাত হবে তারপর কি হবে? কুরবানি। কিন্তু আপনি আগে ভাগে, লোকজন পরে আসতে আসতে ঈদের সালাত পরে লেট হয়ে যায়, তো আমি আগে ভাগে কুরবানি দিয়ে যাবো, বিসমিল্লাহু আকবার, বাদা সালাতুল ফজর মুবাশারা, হ্যাঁ তাড়াতাড়ি করে ঈদের নামাজ পড়ার পরেই এসে হ্যাঁ উটের কলিজা খাবো, গরুর কলিজা খাবো, আর না মনে করো হ্যাঁ বকরির কলিজা খাবো, হবে ইবাদত? হবে না। এটা তো আপনি তোমার মনের জন্য হচ্ছে, এটা খাওয়ার জন্য হচ্ছে, এটা তো আল্লাহর জন্য হয়নি। লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন, তোমরা যে কুরবানি করো এই কুরবানির জন্তুর গোশত আল্লাহর কাছে যায় না, কুরবানির জন্তুর মাংস আল্লাহর কাছে যায় না, রক্ত আল্লাহর কাছে যায় না, যায় কি? তাকওয়া, আল্লাহর ভীতি। তোমার ইবাদতটা নবীর তরিকা হয়েছে কিনা ওইটা আল্লাহর কাছে যায়, তাই নিজ পক্ষ থেকে ইবাদত করলে হবে না। এরপরে ৬ নম্বর, এই যে দুই একটা উদাহরণ দিয়েছেন এর সাথে আপনি আরো মিলাবেন, বুঝতে পারছেন? আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে। ৬ নম্বর বলছেন, তোমার ইবাদত কবুল হবে না যদি তোমার ইবাদত বা তোমার আমল শরীয়তের মুয়াফিক না হয় স্থানের ক্ষেত্রে। তারপর বলছেন, فلو ان احدا اعتكف في غير المساجد بان يكون قد اعتكف في المدرسه او في البيت فان اعتكافه لا يصح لانه لم يوافق الشرع في مكان الاعتكاف فالاعتكاف محله المساجد। যদি কোনো ব্যক্তি এতেকাফ করে মসজিদ ছাড়া অন্য স্থানে, এতেকাফের জন্য শর্ত কি? মসজিদ হবে। ভালো করে বুঝবেন, এতেকাফ কোথায় হবে? মসজিদ। ঘরে হবে না, বাড়িতে হবে না, মাদ্রাসায় হবে না, অথবা আলাদা করে একটা ঘর বানিয়ে দিয়ে মুসাফির খানা অথবা অতিথি খানা, অতিথি গৃহ, ওইসব জায়গায় হবে না, এতেকাফ হতে হবে মসজিদে। তো বলছেন এতেকাফের জন্য জায়গা নির্দিষ্ট মসজিদ, তুমি মসজিদে এতেকাফ না করে অন্য জায়গায় করেছ, অন্য এক জায়গাকে নির্ধারিত করে দিয়েছ এতেকাফের জন্য, এটা কি হবে না? এই ইবাদত, এই এতেকাফ আল্লাহর কাছে গ্রহণীয় হবে না, আল্লাহ কবুল করবে না, আল্লাহ এটা প্রত্যাখ্যান করবে। তাই এর দ্বারা বোঝা গেল, ওই যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখবেন মহিলারা রুমে, এখন আছে কিনা জানি না, আগে এরকম ছিল আমরা দেখতাম, আছেন নাই, মহিলারা বাড়িতে এতেকাফ করে, মসজিদ টাঙ্গিয়ে ওখানে বলছেন এতেকাফ। আর এটা কোন কোন আলেমের মত আছে, কিন্তু আসলে এটা সহি না। এতেকাফের জন্য জায়গা নির্ধারিত ওটা কোনটা? মসজিদ। তুমি যে জায়গা রব্বুল আলামিন বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদের কথা বলেছেন। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন কোন জায়গায় বলেন? মসজিদে। সাহাবায়ে কেরাম ইতিকাফ করেছেন কোথায়? মসজিদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, দেখুন মহিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করেছেন কোন জায়গায়? মসজিদে নববীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের মায়েরা মসজিদে নববীতে ইতিকাফ করেছেন। তাহলে আর কোন দলিল কেউ দেখাতে পারবে? কেউ বলতে পারে যে মহিলাদের জন্য নিজ বাড়িতে ইতিকাফ করা যায়? এটা আপনার নিজ পক্ষ থেকে ইবাদত। অতএব এটা বুঝবেন, প্রচার করবেন, বলবেন না অমুক কিতাবে এসেছে, অমুক কিতাব, কেউ কেউ বলে অমুক কিতাব, অমুক কিতাব এসছে কে, মানে অমুক বই এসছে, অমুক গ্রন্থে অমুক লিখেছে, অমুক লিখেছে, অমুক আমাদের দলিল না, আমাদের দলিল কে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ আর মডেল কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের খাতা কুচুরি সব মাফ করে দেবেন। আল্লাহ হচ্ছেন দয়াশীল, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন গফুর, আল্লাহ হচ্ছেন রহিম। তাই এই হচ্ছে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ফওয়াইদ বা এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই, এ থেকে যে কয়েকটি উল্লেখ করেছেন তার কিছু অংশ আমি এখানে উল্লেখ করলাম, আশা করি আপনারা অনেকটা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, শরীয়তের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমাদের স্মরণশক্তি বাড়িয়ে দিন, ইলম বাড়িয়ে দিন, আমাদেরকে ইলম জেনে আমল করার তৌফিক দান করুন এবং তা যেন প্রচার করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিইল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু উমুরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফী معاشنا واصلح لنا اخرتنا التي اليها معادنا واجعل الحياه زياده لنا في كل خير والموت راحه لنا من كل شر اللهم احفظنا بالاسلام قائمين واحفظنا بالاسلام قاعدين واحفظنا بالاسلام راقدين اللهم لا تشمت بنا اعداء ولا حاسدين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.